পৃথিবীর এই রঙ্গলীলা শেষ হয়ে যাবে, এই সালতানাত বাদশাহী ছেড়ে যেতে হবে একদিন। অন্ধকার ওই গহীন কবরে একা একাই থাকতে হবে তোমাকে। সাজায়া দে রে তোরা, সাজায়া দে আমায় নতুন বসন পরাইয়া, ও আমায় সাদা কাপড় পরাইয়া, কান্দে করে নে সাজায়া দে রে তোরা, সাজাইয়া দে হে আমায়, সাজায়া দে রে তোরা, সাজাইয়া দে আমায় নতুন বসন পরাইয়া, কান্দে করে নে সাজায়া দে রে তোরা, সাজাইয়া দে হে আমায়, সাজায়া দে রে তোরা, সাজাইয়া দে। ভবের হাটের লেনা দেনা এবার হলো সে, পরবাসে জীবন ছেড়ে যাব আপন দেশ। ভবের হাটের লেনা দেনা এবার হলো সে, পরবাসে জীবন ছেড়ে যাব আপন দেশ। পাড়া পড়শি সবাই মিলে বিদায় কইরা দে, সাজায়া দে রে তোরা, সাজাইয়া দে হে আমায়, সাজায়া দে রে তোরা, সাজাইয়া দে আমায় নতুন বসন পরাইয়া, কান্দে করে নে সাজায়া দে রে তোরা, সাজাইয়া দে হে আমায়, সাজায়া দে রে তোরা, সাজাইয়া দে। বরই পাতার গরম জলে গোসল করাইয়া, লোবানের সুবাস দিয়া বাসর সাজাইয়া, বরই পাতার গরম জলে গোসল করাইয়া, লোবানের সুবাস দিয়া বাসর সাজাইয়া, যতন করে মাটির ঘরে সাজাইয়া দে রে তোরা, সাজাইয়া দে হে আমায়, সাজাইয়া দে রে তোরা, সাজাইয়া দে আমায় নতুন বসন পরাইয়া, কান্দে করে নে সাজাইয়া দে রে তোরা, সাজাইয়া দে হে আমায়, সাজাইয়া দে রে তোরা, সাজাইয়া দে আমায় সাদা কাফন পরাইয়া, কান্দে করে নে সাজাইয়া দে রে তোরা, সাজাইয়া দে হে আমায়, সাজাইয়া দে রে তোরা, সাজাইয়া দে হে আমায়, সাজাইয়া দে রে তোরা, সাজাইয়া দে হে আমায়, সাজাইয়া দে রে তোরা, সাজাইয়া দে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন শিল্পী রকনুজ্জামানের সপ্তম অডিও অ্যালবাম আপন ঘর। এতে যারা গানে কথা সাজিয়েছেন, গাজী এনামুল হক, কবি আনোয়ারুল ইসলাম, জুবায়ের হুসাইন, ড্রাইভার রহমান, হাফেজ আজিজুল হক, মাহফুজুর রহমান, নাজমুল নয়ন, এম আশরাফ আলী ও রকনুজ্জামান। সুর ও সঙ্গীত রকনুজ্জামান। সার্বিক সহযোগিতায় গাজী মুকিতুল হক ও আজিজুল হক।